পিস টিভি বাংলা, মানবতা সমাধান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবি'আহুম বি ইহসানিন ইলা ইয়াওমিদ্দিন। আম্মা বা'দ, ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়া মা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, ওয়া ইন্না লা নাহনুস সাফুন, ওয়া ইন্না লা নাহনুল মুসাববিহুন। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদের হিদায়তের জন্য যেমন বিধানের প্রয়োজন তেমনই আল্লাহ নাজিল করেছেন। সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, যার কাছে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম 23 বছরের জীবনে কোরআনে করিমকে নাজিল করেছেন। আমাদের তাফসির সূরা সাফাতের 164 নম্বর আয়াত থেকে শুরু হবে। আয়াতগুলিতে ফেরেশতাদের কথা নকল করা হয়েছে। ওমা মিন্না ইল্লা লাহু মাকামুম মা'লুম, আমাদের মধ্যে এমন কেউ নেই, অর্থাৎ মালায়েকা ফেরেশতাদের মধ্যে এমন কেউ নেই যে যার নির্দিষ্ট স্থান নেই। অর্থাৎ আমাদের প্রত্যেকের জন্য আল্লাহ পাক স্থান বা অবস্থান নির্দিষ্ট করেছেন। অবস্থান জায়গার দিক থেকে, যার যেখানে কাজ ডিউটি, আসমানের ওপরে হোক অথবা জমিনে হোক। আর এই স্থান কাজের দিক থেকেও, যার যে ধরনের কাজ সেই ধরনের কাজে তারা নিয়োজিত আছে। কোনো ফেরেশতা আল্লাহ পাকের ওহি পৌঁছানোর জন্য, কোনো ফেরেশতা বৃষ্টি ঝড় বাতাসের ক্ষেত্রে নিযুক্ত, কোনো ফেরেশতা সিঙ্গাই ফুক দেওয়ার জন্য, কোনো ফেরেশতা মানুষের আমল লিখার জন্য, কোনো ফেরেস্তা মানুষের দুর্ঘটনায় কষ্টের সময় সুরক্ষা হেফাজতের জন্য, ইত্যাদি ইত্যাদি। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদের বহু কাজ রয়েছে, তারা সেসব কাজে লেগে আছেন আল্লাহর পক্ষ থেকে। ওয়া ইন্না লা নাহনু সাফুন, আর নিশ্চয়ই আমরা সারিবদ্ধভাবে দণ্ডায়মান আল্লাহর সামনে। আল্লাহর নির্দেশ পালনের উদ্দেশ্য, আল্লাহ পাক যা আদেশ করেন তা দ্রুত পালন করার জন্য ফেরেস্তারা সারিবদ্ধ হয়ে প্রস্তুত হয়ে রয়েছেন। ওয়া ইন্না লা নাহনু মুসাববিহুন, আর নিশ্চয় আমরা তাসবিহকারী, আল্লাহ পাকের পবিত্রতা মহিমা ঘোষণা করি। এই বিষয়টি আর অন্য আয়াতে আল্লাহ পাক রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। ইউসাববিহুন আল-লাইলা ওয়ান-নাহারা লা ইফতারুন, ফেরেশতারা রাত দিন আল্লাহ পাকের তাসবিহ পাঠ করে, পবিত্রতা ঘোষণা করে। লা ইফতারুন, তারা কখনো ক্লান্ত হয় না। লা ইয়াসুন আল্লাহ মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ পাকের যা আদেশ হয় সেই ক্ষেত্রে তারা কখনো বিরুদ্ধাচরণ করে না, আর যা আদেশ করা হয় তাই তারা পালন করে। মহান আল্লাহ তারপর ইরশাদ করছেন আরব মুশরিকদের ক্ষেত্রে, যাদের মাঝে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দীন ইসলামের প্রথম দাওয়াত নিয়ে এসেছেন। ওয়াইন কানু লা ইয়াকুলুন লাউ আন্না ইনদানা যিকরা মিনাল আউয়ালিন, আরব মুশরিকরা বলতো যে আগের লোকদেরকে যেমন গ্রন্থ দেওয়া হয়েছে, যেমন বনি ইসরাইলকে তাওরাত ইনজিল দেওয়া হয়েছে, ওইরকম যদি আমাদের জন্য মক্কাতেও কোনো আল্লাহর কিতাব নাজিল হইত তো আমরাও তা থেকে উপদেশ নিতাম এবং তা মানতাম। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের মাঝে আসলেন আর আল কোরআন করিম নাজিল হইল, অস্বীকার করলো তাদের অধিকাংশ। আল্লাহ বলছেন ওয়াইন কানু লা ইয়াকুলুন, আর নিশ্চয়ই তারা এ কথা এর পূর্বে বলতো। লাউ আন্না ইনদানা যিকরা মিনাল আউয়ালিন, যদি আমাদের কাছে আগের লোকেরা যারা এসছে ওদের মতো উপদেশ হইতো, লাকুন্না ইবাদাল্লাহিল মুখলাসিন, তাহলে আমরা আল্লাহ পাকের একনিষ্ঠ বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। এটা তাদের আগের কথা ছিল। আল্লাহ বলছেন ফাকাফারু বিহি, কিন্তু যখন তাদের কাছে সত্য আগত হইল, কোরআন আসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূল হয়ে আসলেন, তাকে অস্বীকার করলো, কুফরি করলো তারা। ফাসাউফা ইয়ালামুন, সুতরাং শীঘ্রই তারা জানতে পারবে এর কুপরিণাম। মহান আল্লাহ তারপরে সুসংবাদ দিচ্ছেন মুমিন বান্দাদেরকে, যারা আম্বিয়া রসুলগণের সত্যি সত্যি অনুসারী, সৎকর্মশীল। তাদের জন্য শুধু আখেরাত নয় যে সব কথায় আখেরাতে, আখেরাতে সব ক্যাশ হবে, এমন নয়। অনেক মানুষ এই রকমই তাদের দিন সম্পর্কে অল্প জ্ঞানের কারণে ভাবে যে আমাদের মনে হয় সব কিছু পরকালে, সব কিছু পরকালে না, পরকালটি আসল এবং সেখানেই চূড়ান্ত ফয়সালা, আর সেখানে আপনাকে পুরোপুরি আপনার ভালো কর্মের উত্তম প্রতিদান দেওয়া হবে। কিন্তু আল্লাহ পাকের নেক বান্দাদেরকে, ভালো মানুষদেরকে আল্লাহ পাক দুনিয়াতেও লাঞ্ছিত অপদস্ত করেন না, বরং আল্লাহ পাকের প্রতিশ্রুতি যে আল্লাহ পাক তাদেরকে সম্মানিত করেন। এই বিষয়টি আল্লাহ পাক রব্বুল আলামিন বেশ কিছু আয়াতে, বেশ কিছু সূরায় উল্লেখ করেছেন, কিন্তু তার জন্য আল্লাহ শর্ত রেখেছেন, ঈমান আর সৎকর্ম। ঈমান ইসলামের সংজ্ঞায় যেমন ঈমান, তেমন ঈমান আপনার দেশাচার ঈমান নাই, জন্মসূত্রে মুসলিম ঈমান না। ঈমানের ছয়টি স্তম্ভ আছে, এগুলি পুরোপুরি বিশ্বাস রাখা, আপনার অন্তর মজবুত হয়ে যাবে, এইরকম ঈমান। ইসলামের পাঁচটি স্তম্ভ আছে, সেগুলি পালন করা, এছাড়া ইসলামের বিধিবিধান যেগুলি করণীয় করা, বর্জনীয় সেগুলি ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ঈমান আর সৎ আমল। আর তার সাথে আল্লাহ পাক আরও বলেছেন, ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইয়া, সূরা নূরে, একমাত্র আমার ইবাদত করবে, আমার সাথে কোনো কিছুকে যেন শরিক না করে। শিরক মুক্ত ব্যক্তি, পরিবার, সমাজ, দেশ, জাতি গড়ে ওঠা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত করবেন। মহান আল্লাহ ইরশাদ করেছেন, ওয়ালাকাদ সাবাকাত কালিমাতুনা লি ইবাদিনাল মুরসালিন, আর নিশ্চয়ই আমার প্রেরিত বান্দাদের জন্য আমার কথা আগেই বলে দেওয়া হয়েছে, আমি আল্লাহ অগ্রিম ঘোষণা করে দিয়েছি, নবী রসুলগণকে পাঠাবার আগেই আমি এটা ঘোষণা করেছি। আল্লাহ পাকের এটা ফয়সালা চূড়ান্ত, কি ইন্নাহুম লাহুমুল মানসুরুন, নিশ্চয়ই তাদেরকে অবশ্যই অবশ্যই সাহায্য করা হবে, অবশ্যই তাদের সাহায্য হবে, আল্লাহ পাক অবশ্যই সাহায্য করবেন। দেখুন আম্বিয়া রসুলগণের ইতিহাস, যতই জুলম অত্যাচার করুক তাদের জাতিরা, শেষ পরিণামে ওই কাফের অবাধ্য জাতি লাঞ্ছিত অপদস্ত হয়েছে, না হয় দুনিয়া থেকে একেবারে ধ্বংস হয়েছে, আর আম্বিয়া রসুলগণকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। ওয়াইন্না জুনদানা লাহুমুল গালিবুন, আর আমার সেনাবাহিনী অবশ্যই অবশ্যই বিজয় লাভ করবে, একথাও আগেই বলে দিচ্ছি। আল্লাহ পাকের সেনাবাহিনী আল্লাহ বলেছে, তারা হচ্ছে মুমিন, সৎকর্মশীল, বিশ্বাসী, অবিশ্বাসী নয়, কপট নয়, একত্ব প্রতিষ্ঠাকারী, মুশরিক, বহুত্ববাদী নয়। আল্লাহ পাক কোরআনে কারিমে দুই ভাগে ভাগ করেছেন মানুষকে, হিজবুল্লাহ আল্লাহ পাকের দল, আর হিজবুল শয়তান শয়তানের দল। তো শয়তানের দলের ওপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দলকে বিজয় দান করবেন, এই ঘোষণা আল্লাহ পাকের অগ্রিম রয়েছে। ফাতাওয়াল্লা আনু হাত্তাহীন, সুতরাং হে নবী তাদেরকে উপেক্ষা করো কিছু কালের জন্য, তারা যতই বাড়াবাড়ি করুক তুমি উত্তেজিত হয়ে না, ও আবসের হুম ফাসা ফয়ুবসেরুন, আর তাদেরকে তুমি দেখতে থাকো, তাদের তামাশা দেখতে থাকো, কি করছে কি বলছে, শীঘ্রই তারা তাদের কুপরিণাম দেখতে পাবে। আরব মুশরিকরা, কুরাইশরা যারা অস্বীকার করেছিল, আফাবি আজাবান ইস্তাজলুন, আমার আজাব কি তারা ত্বরান্বিত করতে চায়, তাড়াহুড়া কেন শুরু করে দিচ্ছে, মোহাম্মদ তোমার আজাব কোথায়, তুমি যে আমাদের ধমক দাও যখন তখন কোথায় কোথায়। ফাইজা নাযালা বিসাহাতিহিম ফাসাসাবাহুল মুনজারিন, সুতরাং যখন আল্লাহর শত্রু কাফির অবাধ্যদের উঠানে আল্লাহ পাকের শাস্তি নেমে আসে, তখন যাদেরকে সতর্ক করা হয়েছে তাদের সকাল বড় মন্দ হয়ে যায়। আল্লাহ পাকের আজাব যখন কোন এলাকায় উঠানে, মানে কোন এলাকায়, কোন শহরে, কোন গ্রামে চলে আসে, তখন তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ফাসাসাবাহুল মুনজারিন, তাই হয়েছে মক্কা বিজয়ের মাধ্যমে। তার আগে বদরের দিনে মাতম পড়ে গিয়েছিল মক্কায়, বড় বড় নেতাগুলি শেষ গিয়েছে আর ফিরে আসেনি মক্কায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যখন খাইবারের যুদ্ধে গিয়েছিলেন, সকাল সকাল পৌঁছেছেন, ভোরে দেখছেন যে লোকেরা, চাষিরা যেমন নিজের অস্ত্র শস্ত্র কোদাল ইত্যাদি নিয়ে মাঠে ঘাটে নামে লাঙ্গল নিয়ে, তা নিয়ে নামতে দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন এই আয়াতের অংশই বলেছিলেন, ইন্না ইযা নাযালনা বিসাহাতি কওমিন ফাসা সাবাহুল মুনজারিন, আমরা যখন আল্লাহর বান্দারা কোন অবাধ্য জাতির উঠানে আঙ্গিনায় নেমে আসি, অবতরণ করি, তখন তাদের দুর্দশা চলে আসে, তাদের অবস্থা খারাপ হয়ে যায়। তারপরে আল্লাহ ফাকর বুল আলমিন বিজয় দান করলেন খাইবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা ইকরামদেরকে। ওয়াতাওয়াল্লা আনহা তাহিন, হে নবী তাদের থেকে তুমি ফিরে যাও বা উপেক্ষা করো তাদেরকে কিছু কালের জন্য। ওয়াবসির ফাসাউফা ইউবসিরুন, তুমিও দেখতে থাকো আর শীঘ্রই তারা দেখতে পাবে পরিণাম। তুমি তাদেরকে দেখতে থাকো যে কি হচ্ছে, আল্লাহ পাকের খেলা দেখো। ফাসাউফা ইউবসিরুন, শীঘ্রই তারা দেখতে পাবে তাদের পরিণাম। দুইবার করে আল্লাহ বলেছেন, হয়তো রিপিট করার জন্য অথবা একবার দেখা আগের যে আয়াতটি 175 নম্বর আয়াত, হে নবী তাদেরকে তুমি দেখতে থাকো শীঘ্রই তারা দেখতে পাবে, মানে দুনিয়ার কুপরিণাম, পরাজয় স্বীকার করবে, লাঞ্ছিত অপদস্থ হবে। আর পরেরটাতে বলা হয়েছে মতকে বলা হয়েছে বা কেয়ামতকে বলা হয়েছে, তুমিও দেখতে থাকো আর শীঘ্রই তারা দেখতে পাবে। যেই দিন ধ্বংসহে আবু জাহাল এবং তার সাথী উতবা সাহেব আর 70 জন কুরাইশদের নেতা মক্কার যারা সম্ভ্রান্ত ছিল দুনিয়ার দিক থেকে, এদের লাশগুলিকে বদরের কূপে নিক্ষেপ করে দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাম জিজ্ঞাসা করেছেন তাদেরকে, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রব্বুনা হাক্কা, আল্লাহ পাক যে আমাদের সাথে প্রতিশ্রুতি করেছেন আল্লাহ সত্য করে দেখিয়ে দিয়েছেন। ফাহাল ওয়াজাদতুম, তোমরা কি পেয়েছো মা ওয়াদাকুম রব্বুকুম হাক্কা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সুবহানা রব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, হে নবী তোমার প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করো যিনি ইজ্জতের আধার, ইজ্জতের মালিক। আম্মা ইয়াসিফুন, তার পবিত্রতা ঘোষণা করো ওই সব কথা থেকে যা তারা আল্লাহর উপর আরোপ করে। ওয়াসালামুন আলাল মুরসালিন, আর সালাম বলো সমস্ত নবী রসুলগণের ওপর যারা প্রেরিত আল্লাহর পক্ষ থেকে, তাদের ওপর সালাম বর্ষিত হোক। রসুলগণের ক্ষেত্রে আল্লাহ পাক সালামের কথা শুধু উল্লেখ করেছেন, পক্ষান্তরে শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ দুটো কথা উল্লেখ করেছেন, সালাত এবং সালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা, এদিক থেকেও আল্লাহ পাক রব্বুল আলামিন উচ্চ মর্যাদা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহ পাকের যিনি বিশ্ব জাহানের প্রতিপালক। আমাদের এখানে সূরা সাফাতের তাফসীর শেষ হলো, এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসছি। এমন ঘটনা যার মধ্যে নিহিত আছে আল্লাহর নির্দেশ, কোরআনের গঠন, যে ঘটনা অত্যন্ত শিক্ষণীয়। ঈমানকে শুদ্ধ করার জন্য, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, শিরককে উচ্ছেদ করার জন্য দাউদ আলাইহিস সালামকে রাজত্ব দিলেন, জ্ঞান দিলেন, তাকে মনোনীত করলেন। তোমরা ঈমান আনো যেমন তারাই মেনে নিয়েছিলেন, কোরআন সুন্নাহ যখন যেটা বললো সেটা মেনে নেওয়া, আল্লাহর উদ্দেশ্য আল্লাহর হুকুম মানো কি না। হাসান জামিল, মুখলিসুর রহমান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দিলাবর হুসেন, মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম, হারুন হুসেনের উপস্থাপনায় কিভাবে মমিন আল্লাহর দয়া অর্জন করেন বোঝার জন্য দেখুন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান কোরআনের কাহিনী, প্রতি বুধবার রাত 8টায় বা পুনঃ সম্প্রচার সকাল 6:30 বাংলাদেশে পিস টিভি বাংলায়। Marriage or divorce? What's Islamic ruling? Nikah. Love book. Solution or problem? Heaven or hell? There is a misconception. You choose. Beauty. Wealth. Family status. Virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakir Naik. Dekhun, Ardhangini Natitangini. Kal Raat, 6:30 Apuno Shamprachar. Shokal 9:30 Bangladeshe. Peace TV Banglaaye. বিরোধী যে কার্যক্রমে অংশগ্রহণ কেউ করবে আমরা নিশ্চিত করে জেনে রাখবো তিনিও আমানতের খেয়ানত করেছেন। হাসান জামিল, শাহিদুল্লাহ খান মাদানী, ডক্টর হাফেজ ABM হিজবুল্লাহ, আকরামুজ্জামান বিন আব্দুস সালাম, মুজাফফর বিন মুহসিন, মোহাম্মদুল হাসান, আব্দুর রাজ্জাক, জাহাঙ্গীর আলমের উপস্থাপনায়। তাওহীদ ঈমান এবং ইসলামের মূল ভিত্তি কবরকে সিজদা করতেছে সেটা ইসলাম ভঙ্গের কারণ স্রষ্টা আল্লাহ কর্তা একমাত্র আল্লাহ আর কি আছে মুমিনের দায়িত্ব জানার জন্য দেখুন আকীদা পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আমাদের তাফসীর সূরা সাদ থেকে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম সাদ ওয়াল কুরআনি যিকর বালিল্লাযিনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা সাদ যার নামকরণ হয়েছে প্রথম অক্ষরটি সাদ দিয়ে এই সূরার শুরুতেই রয়েছে এটি বিচ্ছিন্ন অক্ষর এর উদ্দেশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন আর এই সূরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া মক্কী জীবনে নাজিল হয়েছে এই সূরায় বিশেষ করে প্রথম দিকে এমন একটি কাফের মুশরিকদের কোরাইশদের প্রস্তাবের কথা উল্লেখ করা হয়েছে যা তারা আবু তালিবের কাছে পেশ করেছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একটা সমঝোতা করার উদ্দেশ্যে তারা যখন দেখল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ইসলামের দাওয়াত প্রসার হতেই আছে আর ধীরে ধীরে লোকজন আমাদের মধ্য থেকে তার দিন কবুল করছে আশঙ্কা বোধ করল কিন্তু এই কোরাইশ বংশের শ্রেষ্ঠ গোত্র এই হাশেম গোত্র সেই গোত্রের মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে এইরকম ঝগড়া বিবাদ না করে আমরা তার ধর্ম তো মানবই না তার নিয়ে আসা দিন মানব না আমাদের বাপদাদার ধর্মেই থাকবো তবে একটা সমঝোতা আসা যাক যাতে করে লোকেরা বাইরে আমাদেরকে বদনাম না করার সুযোগ পায় যে দেখো তারা আপোষে লড়াই করছে আর দেখো এইরকম জুলুম অত্যাচার করলো হাশেম গোত্রের ওপর আর আমরা যেন মানুষের সমালোচনার পাত্র না হয় আমরা জালেম সাব্যস্ত না হয় বিভিন্ন এলাকার মানুষদের কাছে সুতরাং একটা সমঝোতা আসা যাক সমঝোতা কি এটা কখন হয়েছিল এই নিয়ে তাফসীরকারদের দ্বিমত আছে একদল বলছে আবু তালিবের কাছে তারা এসেছিল এটা মক্কার জীবনের মধ্যম দিকে ছিল যখন দেখলো যে দাওয়াত খোলাখুলি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দিতে লেগেছে প্রথম দিকে লুকিয়ে লুকিয়ে দাওয়াত দিতেন তারপর যখন খোলাখুলি দাওয়াত দিতে লাগলেন আর উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করে নিলেন আরও দিন শক্তিশালী এখন প্রকাশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিতে লাগলেন নামাজ পড়তে লাগলেন কাবার কাছে এসে এই সময় আর কেউ কেউ বলছে যে শেষকালে মক্কার শেষ জামানায় যখন আবু তালেব একেবারে মৃত্যুসজ্জায় ভাবলো যে আবু তালেব চলে যাবে মুরব্বী মানুষ সবার শ্রদ্ধাভাজন তো তার মাধ্যমে এই মীমাংসাটা হয়ে যায় একটা সমঝোতা হয়ে যাক মোহাম্মদের সাথে আবু তালেবের কাছে গিয়ে বললো যে তোমার এই যে ভাতিজা আমাদের ধর্ম সম্পর্কে সমালোচনা করেছে আমাদের ধর্ম ঠিক না আমাদের এসব এত উপস্যের পূজা এগুলি বাতিল আর এইসব কথাবার্তা বলছে তার এই কথাগুলি বন্ধ করিয়ে দাও কারণ এগুলিতে আমাদের আঘাত লাগছে এগুলি তার বলা চলবে না আমরা যাতে করে এর চাইতে বেশি কিছু না করি বাড়াবাড়ি ও সেটা বন্ধ করে দিক আমরা আমাদের ধর্ম পালন করি আর ও নিজের জীবনে নিজের ধর্ম পালন করব কাউকে তার ধর্মের কথা বলবে না ওর ধর্ম পালন করে আমরা বাধা দেব না এইভাবে তারা সমঝোতা করার জন্য প্রস্তাব পেশ করলো আবু তালেবের কাছে আবু তালেব বুড়ো মানুষ ভাতিজাকে ডেকে পাঠালো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন চাচা কি খবর বললো যে বাবা লোকেরা সব এসেছিল নেতারা আমাকে বলছিল এরকম সমঝোতার কথা তুমি তোমার ধর্ম পালন করো ওরা ওদের ধর্ম পালন করুক আর তুমি চুপচাপ থেকে যাও যেটা ভালো তুমি মনে করেছো ঠিক মনে করেছো সেটার উপরই থাকো তুমি অসুবিধা নেই বাধা দেবে না কিন্তু তুমি তোমার এই ইসলাম প্রচার করিও না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ প্রস্তাব মানেননি বরং বলেছিলেন দেখো তোমাদেরকে সুসংবাদ শোনাচ্ছি হে কুরাইশরা যারা এখনও বিশ্বাস করো না অবিশ্বাসী তোমাদেরকে ভবিষ্যৎবাণী করছি আল্লাহর পক্ষ থেকে তোমরা যদি এই দিন কবুল করো আল্লাহর দিন তাহলে আরবরা তোমাদের মেনে নিবে আরবদের তোমরা নেতৃত্ব দিবে আরবের যতগুলি গোত্র রয়েছে সবগুলি তখন গোত্রীয় শাসন ছিল কারো কোনো রাজত্ব ছিল না এক এক বংশের তাদের যে প্রধান সেই নেতা হইল কোনো রাষ্ট্রীয় ক্ষমতা তাদের কাছে ছিল না গোটা আরব তোমাদের অনুগত হয়ে যাবে আর তারপরে পরে যারা অনারব তারা তোমাদের বসত্ব স্বীকার করবে তারাও তোমাদের অধীনে চলে আসবে সারা পৃথিবীর তোমরা নেতৃত্ব দেবে সম্মানিত হবে তোমরা দুনিয়াতেও এ কথা বলার পরেও তারা মানতে রাজি হইল না কারণ এতগুলি উপাস্যকে সবগুলিকে বাতিল করে দিয়ে একটা উপাস্য শুধু ওই ওপরওয়ালা এটা চলবে না এই বিষয়টিকে আল্লাহ পাক রব্বুল এখানে উল্লেখ করেছেন, মহান আল্লাহ ইরশাদ করেছেন সাদ ওয়াল কোরআনে যিকর, আল্লাহ পাক এখানে আল কোরআনের কসম করেছেন, আমি আল্লাহ কোরআনে কেরিমের শপথ করছি যা উপদেশপূর্ণ, যা উপদেশে ভরা, যে যিকর বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক। কসম করে কি আল্লাহ বলতে চাইলেন, এটা কথা এখানে উজ্জ্বল আছে যে এই কোরআনে কারিম চিরসত্য, আমি নসিহতপূর্ণ উপদেশপূর্ণ কোরআনে কারিমের শপথ করছি যে এই আল কোরআন আল্লাহর পক্ষ থেকে সত্য, সুতরাং এই সত্য বিধান প্রত্যেক মানুষের জন্য মানা আবশ্যক, শুধু মুহাম্মদ নিজের জীবনে পালন করবে আর তোমরা নিজ নিজ মত আর পথের উপর থাকবে, কখনো মুক্তি পাবে না। বালিল্লাযীনা কাফারু ফি ইজ্জাতি ওয়া শিকাক, বরং যারা অস্বীকারী তারা তাদের দাম্ভিকতাই রয়েছে, অস্বীকার আর বিরোধিতায় লিপ্ত রয়েছে, অহংকার রয়েছে তাদের অন্তরে আর আপোষে তাদের দলাদলি। দেখেন বাতিলপন্থীদের মতের শেষ নেই আর পথের শেষ নেই, যখনই আল্লাহ প্রদত্ত বিধান থেকে মানুষ সরে যায় তখন পথ আর মতের শেষ থাকে না, দলের ওপর উপদল সৃষ্টি হতে থাকে, আর এমনিতে তারা সত্যের বিরোধী সবাই। আল্লাহ পাক তারপর ইরশাদ করেছেন, কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কর্ন, এদেরকে সাবধান হওয়া উচিত, এদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। কাম আহলাকনা মিন ক্বাবলিহিম মিন কর্ন, তাদের পূর্বে বহু জাতিকে আমি ধ্বংস করেছি। কাম দুই অর্থে ব্যবহার হয়, একটা হচ্ছে জিজ্ঞাসা সূচক কত, আর একটা হচ্ছে কত শত অনেক, যেটাকে খাবরিয়া বলে, আর যেটাতে জিজ্ঞাসা হয় সেটাকে ইস্তিফামিয়া বলা হয়। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সংবাদ দিচ্ছেন যে তাদের পূর্বে বহু জাতিকে, কত শত জাতিকে আমি ধ্বংস করেছি। ফানাদাও, তখন তারা আর্তচিৎকার করেছিল, খুব চাঁচামেচি করেছিল রক্ষার জন্য, ওয়ালা তাহিনা মানাস, কিন্তু তখন পরিত্রাণ লাভের কোনোই অবকাশ ছিল না। যখন আল্লাহ পাকের শাস্তি চলে এসছে তখন খুব চিৎকার করেছে যে আল্লাহ উদ্ধার করো, আল্লাহ আর এই ভুল করবো না, মাফ করো, তখন আর শোনা হয়নি। ওয়াজেবু আনজা আহমুনজির মিনহুম, আর এই আরো মুশরিকের আশ্চর্য হয় যে তাদের মধ্য থেকে একজন সতর্ককারী আসছে। ওয়াকাল আল কাফিরুন, আর কাফেররা বলে হাজা সাহিরুন কাজ্জাব, ই মুহাম্মদ জাদুকর আর মিথ্যাবাদী। আজাল আল আলিহা তা ইলাহান ওয়াহিদা, কেন মিথ্যাবাদী বলল মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? জীবনে কোনোদিন তিনি মিথ্যা কথা বলেছেন? ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আদান প্রদানের ক্ষেত্রে, কারো সাথে চলাফেরার ক্ষেত্রে, জীবনে কোনো নজির নেই, চল্লিশ বছর পর্যন্ত একটিও কোনো মিথ্যা বলতে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা শোনেননি। এই জন্য তাকে সাদেক চিরসত্যবাদী, আল আমিন এবং বিশ্বস্ত, এ উপাধি তো তারাই দিয়েছিল। কিন্তু যখন আল্লাহর বিষয় আসলো, তৌহিদ আল্লাহর একত্রের বিষয় আসলো, তখন মিথ্যাবাদী এই জন্য বললো যে আমাদের এতগুলি তাহলে উপাস্য যাবে কোথায়, সব নিজের হাতেই তাহলে ধ্বংস করতে হবে, নিজে থেকে নিশ্চিহ্ন করতে হবে, না এটা মানতে রাজি না। বাপদাদা তাহলে বেকুফ ছিল, মূর্খ ছিল, শয়তান এভাবে বুঝিয়েছে, ইবলিশ শয়তান এভাবে কুমন্ত্রণ দিয়েছে যে তোরা যদি মোহাম্মদকে মেনে নিস আর তোদের এসব যদি বাদ দিয়ে দিস এ উপাসনা, তার মানে তোদের বাপ দাদা এত বিচক্ষণরা ছিল, আব্দুল মুত্তালিব ছিল, হাশেম ছিল, আব্দুল মনাব ছিল, কত জ্ঞানী গুণীরা ছিল, তারা সব বেকুব মুরুক্ষ ছিল নাকি? এইরকমই যত বিভ্রান্ত বিদাতপন্থী হোক আর শিরককারীরা হোক আর অন্য বিজাতিদের মধ্যেকার হোক, তাদেরকে শয়তান এভাবে বিভ্রান্ত করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তাদের কথা যে কাফেররা বলল আজাল আল আলিহা তা ইলাহান ওয়াহিদ, এই মুহাম্মদ এতগুলি উপাস্যকে সবগুলিকে বাতিল ঘোষণা করে এক ইলাহ সাব্যস্ত করলো, বাস একটা চলবে আর চলবে না। ইন্না হাযা লা শাইউন উজাব, এটা বড়ই বিস্ময়কর কথা, আশ্চর্য কথা, এটা মানার কথা নয়। ওয়ানতালাকাল মালা মিনহুম আনিমশু ওয়াসবিরু আলা আলিহাতিকুম, প্রস্তাব পেশ করে আবু তালিবের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেল তখন তারা বললো যে ঠিক আছে আমরাও মানব না, যত দূর পারি আমরাও ঠেকাবো। অন্তালাকাল মালামিনহুম, তাদের নেতৃস্থানীয় ব্যক্তি যা প্রধান তারা চলে গেল বেরিয়ে, এই বলতে বলতে আনিমসু যাও নিজ নিজ বাড়িতে যাও, অসবেরু আলা আলেহাতেকুম, এবং তোমাদের উপাস্যদের পুজোই তোমরা অটল হয়ে যাও, নিজের ধর্মে শক্ত হয়ে যাও, দেখবো এই মোহাম্মদকে। ইন্না হাযা আল্লাহ শাইউন ইউরাদ, নিশ্চয়ই এই যে মোহাম্মদ যা বলছে তাতে কোনো অসৎ উদ্দেশ্য রয়েছে। এখন আর এক রাস্তা দিয়ে জনসাধারণ বিভ্রান্ত করতে চেষ্টা করলো প্রধানরা, যেই যে বলছে না ইসলাম ইসলাম আর আল্লাহ এক, পরকালে বিশ্বাস করো, আসল উদ্দেশ্য এটা না, আসল উদ্দেশ্য হচ্ছে তোমাদের নেতৃত্ব দখল করা, তোমাদেরকে সরিয়ে দেবে, সবকে গোলাম বানাবে, লাশাইয়ুন ওরাদ, এমন একটি বিষয় যে এতে অসৎ উদ্দেশ্য রয়েছে। মা সামিয়ানা বিহাদা ফিল মিল্লাতিল আখিরা, এইরকম কথা তো শুনিনি